এসএসএ হাফেজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় বরকতময় তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আমার সম্মানিত মুরব্বিয়ানে আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সকাল ১০টা থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারিম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শোনার পরে সালাতুজ জোহর বা জামাত আদায় করার পরে এই মাদ্রাসা প্রাঙ্গণে মাঠে বসে কোরআনে কারিম এবং সহিহ হাদিস থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে, মনোযোগের সাথে, আগ্রহের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই মাহফিল ইসলামী মহাসম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এক সুন্নতি মজলিস। বর্তমানে আমরা ওয়াজ মাহফিলের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না থেকে কিছুটা আমরা দূরে সরে গিয়েছি। আমাদের দেশের অভ্যাসটা হয়ে গিয়েছে দেখা যায় রাত্রে ১০টা ১১টায় ১২টায় ওয়াজ মাহফিল শুরু হয়, শেষ হয় রাতের ৩টা ৪টা ৫টায়। মানে একটা মাহফিল মানে ওই দিন রাত্রে আর কেউ ঘুমানো যাবে না, আর ঘুমাইলে যাতে ফজরের সালাত সময় মতো, জামাতে তো দূরের কথা, সময় মতো যাতে আদায় করতে না পারে সেই ব্যবস্থাপনা করেই আমরা বর্তমানে ওয়াজ মাহফিলগুলো করে থাকি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, যুগে যুগে সালাফে সালেহীন, তারা এই পদ্ধতিতে ওয়াজ মাহফিল করতেন না। বর্তমানেও পৃথিবীর এই ভারতীয় উপমহাদেশ ছাড়া পৃথিবীর অন্যান্য অঞ্চলে, আরব দুনিয়াতে বা পৃথিবীর অন্যান্য মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এই সিস্টেম, এই পদ্ধতি নেই। এখানে আমরা সুন্নতকে গুরুত্ব না দেওয়ার কারণে, সুন্নত থেকে কিছুটা সরে যাওয়ার কারণে এই সিস্টেমগুলো, এই পদ্ধতিগুলো আমাদের সমাজে চালু হয়ে গিয়েছে। আজকে হাবলা দক্ষিণ পাড়ার এই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, আলহামদুলিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এমন একটি সময়ে এই মাহফিল, যে সময়ে সবার ঘুম আসারও সম্ভাবনা নাই, তারপরে অমনোযোগী হওয়ারও সম্ভাবনা নাই, যা অল্প কতক্ষণ আলোচনা হবে এটা মনোযোগের সাথে শোনার এবং বুঝার সুন্দর একটি সুযোগ আজকের এই মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে সামান্য আলোচনাটুকু করব এই আলোচনার আলোকে আমাদেরকে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই ইসলামী মহাসম্মেলনে যে বিষয়টি আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, কোরআনে কারিম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেই বিষয়টির উপরে আমরা সামান্য কথা বলার চেষ্টা করব, সেই বিষয়টি হলো আল ওয়ালা ওয়াল বারা ফি দাওয়াইল কোরআন ওয়াস সুন্নাহ। কোরআনে কারিম এবং সহি হাদিসের আলোকে আল ওয়ালা এবং আল বারার গুরুত্ব, এই দুটি পরিভাষা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ দুটি পরিভাষা, কিন্তু এই দুটি পরিভাষা আজকে মুসলিম উম্মা থেকে হারিয়ে গেছে। এই দুটি বিষয় কিন্তু ইমানের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দুটি বিষয়, একটি হলো আল ওয়ালা আরেকটি হলো আল বারা। আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়েরা এই দুইটা শব্দ শুনছেন কিনা কোনোদিন, অনেক ভাইয়ের থেকে বোনের থেকে জবাব আসবে যে এটা বোঝা তো পরের কথা, এই দুইটা শব্দই তো শুনি নেই। অথচ এই দুইটা শব্দ প্রত্যেক মুসলিমের, প্রত্যেক মুমিনের ইমানের সাথে সম্পর্কিত দুইটা বিষয়। এই দুটি বিষয় না বোঝার কারণে আমাদের সাথে বন্ধুত্ব থাকবে কার, বন্ধুত্ব থাকবে না কার, কার কার সাথে আমাদের বন্ধুত্ব থাকবে, কার কার সাথে আমি একজন মুমিন হিসাবে আমার বন্ধুত্ব থাকবে না, এই জিনিসটা বুঝি না। যার সাথে বন্ধুত্ব করা যায় না তার সাথে বন্ধুত্ব করে বসে আছে, যার সাথে বন্ধুত্ব করতে হয় তার সাথে বন্ধুত্ব করি নেই। এর ফলশ্রুতিতে দেখা যায় আমাদের জীবনের সকল কর্মকাণ্ডে সুন্নত বিমুখ হয়ে বেদাতের দিকে ধাবিত হই, তাওহীদ বিমুখ হয়ে শিরকের দিকে ধাবিত হই। এটার মূল একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হল আমরা ওয়ালা বারা বুঝি নেই। এজন্য আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমি বেশিরভাগ আলোচনাগুলো করে থাকি ইমানের সাথে সম্পর্কিত বিষয়, কারণ আমাদের সমস্যা আমলে না, মূল সমস্যা মূল পয়েন্ট ইমানে। ইমানের সমস্যা হলে এটা সব জায়গায় ছড়িয়ে পড়ে, সব জায়গায় সমস্যা দেখা দিবে। আর ইমান যদি বিশুদ্ধ হয়, ইমান যদি রোগমুক্ত হয়, ইমান যদি নিরাপদ হয়, তাহলে জীবনের সর্বক্ষেত্রে সকল কাজে আর কোনো কিছুতে ঝামেলা হবে না, সব নিরাপদ হবে, সব বিশুদ্ধ হবে। এজন্য আমাদের প্রথম চিকিৎসা দরকার ইমানি রোগের চিকিৎসা, যা আমাদের সমস্যা হলো ইমান। আজকে সারা দুনিয়াতে সমগ্র পৃথিবীতে মার খাওয়া একটা জাতি আছে, সেই জাতিটার নাম কি অনেকে মনে হয় জানে না, কি জানেন না? মার খায় কারা? সারা পৃথিবী দেখেন, সারা দুনিয়া দেখেন, সব জায়গায় মিয়ানমারে মার খাইতেছে কারা, চীনে কারা, মুসলমানেরা, ফিলিস্তিনে কারা, কাশ্মীরে কারা, তারপরে সেই চেচনিয়া বসনিয়া দীর্ঘদিন নির্যাতন মার কারা খাইছে, এইভাবে সারা দুনিয়া খুঁজে দেখেন, সব জায়গায় মার খাওয়া একটা জাতি আছে দুনিয়াতে, এটার নাম হলো মুসলিম। এটার বাহিরে দুনিয়াতে যত জাতি আছে সবাই হলো মার দেওয়ার জাতি। এমন কোন জাতি দুনিয়াতে নাই যেই জাতি মুসলমানদেরকে মারে না, এরকম একটা জাতি দুনিয়াতে খুঁজে পাবেন না। ইহুদিরাও মারে, খ্রিস্টানও মারে, হিন্দুও মারে, বৌদ্ধও মারে, যত জাতি দুনিয়াতে আছে সবাই শুধু মুসলিমদেরকে মারে, আর মার খায় একটা জাতি, তারা হল মুসলিম। অথচ মুসলিমদের হাতে আছে কোরআন, মুসলিমদের হাতে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই কোরআন আর হাদিস এমন দুইটা কিতাব, এই দুইটা কিতাব পৃথিবীতে সারা দুনিয়াকে শাসন করার জন্য এসেছে, সারা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য এসেছে। কিন্তু এই দুইটা কিতাব আমাদের হাতে থাকার পরেও আমরা মার খাই, এটার কারণটা কি? একটু যদি চিন্তা করি আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দেখি, এটার মূল কারণ যেখানে সেটা হলো আমাদের ইমানের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, মুসলিমেরা খবরদার মন মরা হইও না, চিন্তা করিও না, নিরাশ হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, সারা দুনিয়ার নেতৃত্ব দিবে, সারা দুনিয়া শাসন করবে, সারা দুনিয়ার কর্তৃত্ব থাকবে তোমাদের এই হাতে, তবে শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, শর্ত হইল তোমাদেরকে মুমিন হইতে হবে। ইমানটা তোমাদের শিরক মুক্ত তাওহিদি ইমান থাকতে হবে, বিশুদ্ধ ইমান থাকতে হবে। বিশুদ্ধ ইমান যদি না থাকে, ভেজাল ইমান থাকে, শেরেকওয়ালা ইমান থাকে, তো ও ইমান দিয়ে নেতৃত্ব দেওয়া যাবে না, ওই ইমান দিয়ে মার খাইতে হবে। আল্লাহ পাক সূরা আল আনআমের 82 নম্বর আয়াতে আরো স্পষ্ট করে বলছেন, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, যে মানুষগুলো ঈমান এনেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই, ঈমানটাকে শিরক মুক্ত রেখেছে, ঈমানটাকে বিশুদ্ধ রেখেছে, ঈমানটাকে তাওহীদের উপরে রেখেছে, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলাই দুনিয়াতে সবচেয়ে নিরাপদ মানুষ, নিরাপত্তার অধিকারী। এই মানুষগুলো নিরাপদ থাকবে, মার খাবে না। দুনিয়াতেও মানুষগুলো নিরাপদ থাকবে, আখেরাতেও মানুষগুলো জাহান্নামের আযাব থেকে নিরাপদ থাকবে। এই মানুষগুলো দুনিয়াতেও নিরাপদ, আখেরাতেও নিরাপদ। কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা দুনিয়াতে নিরাপদে নাই, না থাকার মূল কারণ আল্লাহর দেওয়া যে শর্ত, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন, ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করা যাবে না। কিন্তু আমাদের ঈমান শিরকের সাথে মিশ্রিত হয়ে গেছে, এই জন্য আমাদের নিরাপত্তাও আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন, কারণ নিরাপত্তা দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, নিরাপত্তা দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ। আল্লাহর দেওয়া শর্ত লঙ্ঘন করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিরাপত্তা তুলে নেন, আল্লাহ পাক আর নিরাপত্তা দিবেন না। যতদিন জমিনে, যতদিন দুনিয়াতে মুসলিমেরা শিরক মুক্ত ঈমানের অধিকারী ছিল, তাওহীদি ঈমানের অধিকারী ছিল, ততদিন সারা পৃথিবীতে মুসলিমকে মারা তো দূরের কথা, মুসলিমদের ভয়ে দুনিয়া থরথর করে কাঁপত। কিন্তু যখন মুসলিমের ঈমান হয়ে গেছে শিরক যুক্ত, ঈমানের মধ্যে শিরক ঢুকে গেছে, আস্তে আস্তে মুসলিমের শক্তি দুর্বল হওয়া শুরু হয়েছে। কারণ মুসলিমের শক্তিটা শারীরিক শক্তি না, মুসলিমের শক্তিটা হলো ঈমানের শক্তি। মুসলিম শরীরের শক্তির উপরে বিশ্বাস করে না, মুসলিমের বিশ্বাসটা হলো ঈমানের শক্তির উপরে। ঈমানের শক্তিটা শরীরের শক্তির চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী। তো মুসলিমের যখন ঈমানের শক্তি দুর্বল, তখন মুসলিমের সব আস্তে আস্তে আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু হয়েছে। এজন্য আমার ভাইরা, আমাদের সমস্যা আমলে না, আমাদের সমস্যা ঈমানে। আমাদের ঈমানটাকে বিশুদ্ধ করা দরকার, ঈমানটার চিকিৎসা দরকার। ঈমানের সাথে আমলের গভীর সম্পর্ক আছে। ইমান বিশুদ্ধ হইলে অটোমেটিক আমল বিশুদ্ধ হয়, ইমান বিশুদ্ধ না হইলে আমল বিশুদ্ধ হয় না। হয়তো বাহ্যিকভাবে মনে হতে পারে দুই একটা আমল করতেছে, কিন্তু তার আমল আন্তরিকভাবে এখলাসের সাথে বিশুদ্ধভাবে সুন্নার আলোকে কখনো হবে না যদি তার ঈমানটা বিশুদ্ধ না হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমলের কথা বলতেন আগে ঈমানকে শর্ত করতেন। আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় ঈমানের পরেই আমলের কথা বলছেন, আমলের কথা বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন। وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমে বলেন وَبَشِّرِ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ যারা ঈমান এনেছে, যারা আমল সালেহ করেছে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। সুবহানাল্লাহ, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। কাদেরকে? ঈমান আর আমল সালেহ। আমলের কথা আল্লাহ পাক আগে বলেন নাই, আগে বলছেন কিসের কথা? কে কথা বলেন না দেখে, আগে বলছেন ঈমানের কথা, তারপরে বলছেন আমল সালের কথা। ইন্নাল্লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَٰئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ আগে আল্লাহ পাক বলছেন ইন্নাল লাযীনা আমানু, তারপরে বলছেন وَعَمِلُوا الصَّالِحَاتِ। ইন্নাল লাযীনা আমানু وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান এনেছে, যারা আমল সালেহ করেছে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। সুবহানাল্লাহ, তাহলে জান্নাত পেতে হলে ঈমানও লাগে আমলও লাগে, কিন্তু আগে ঈমান তারপরে আমল। এইভাবে কোরআনে কারিমের শত শত আয়াতে দেখবেন আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন, তারপরে আমল সওয়ালের কথা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ুকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহর উপরে আখিরাতের উপরে ঈমান এনেছে সেই যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করা, মেহমানদারি করা, এটা হলো আমল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের কথা বলার জন্য আগে ঈমানের কথা বলছেন। আগে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, যেই লোক আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীকে কষ্ট না দেওয়া, এটা হলো আমলে সালে। কিন্তু আগে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়, আল্লাহর কসম ওই লোকটা ইমানদার নয়। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন ওমান ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই লোকটার প্রতিবেশী তার অত্যাচার জুলুম নিপীড়ন থেকে নিরাপদ না। যেই লোকের অত্যাচার জুলুম নিপীড়ন থেকে প্রতিবেশী নিরাপদ না, সে ইমানদার না। তাহলে প্রতিবেশীর সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটা হলো আমল। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটাকে ঈমানের সাথে সম্পর্ক করছে। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আগে ঈমান বিশুদ্ধ করতে হবে। ঈমান যদি বিশুদ্ধ হয় আমল অটোমেটিক বিশুদ্ধ হয়ে যাবে। ঈমানের টানেই আমল বিশুদ্ধ হয়ে যায়। ঈমান এরকম একটা জিনিস, ঈমান যদি বিশুদ্ধ হয় তার সমস্ত আমল বিশুদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। ইমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আল ওয়ালা ওয়াল বারা, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় বলছে আল ওয়ালা আল বারা। এখানে আমরা কয়েকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব। প্রথম বিষয়টা হলো ওয়ালা বারাটা কি জিনিস, এটা বোঝা দরকার আগে। তারপরে বুঝতে হবে কোরআন এবং হাদিসে ওয়ালা বারার গুরুত্বটা কেমন। তারপরে বুঝতে হবে আমাদের ওয়ালা হবে কার কার সাথে, বারা হবে কার কার সাথে। চার নম্বরে বুঝতে হবে ওয়ালা কিভাবে করতে হবে, বারা কিভাবে করতে হবে, করার পদ্ধতিটা কি। এই চারটে জিনিস বুঝলেই মোটামুটি আমরা ওয়ালা বারা ভালো করে বুঝে যাবো। প্রথমে আসি আমরা ওয়ালা বারা এটা কি জিনিস। নাম শুনেছেন এটার, ওয়ালা বারা শুনেছেন কে কে দেখি? আলহামদুলিল্লাহ দেখছেন খুবই কম, অল্প কয়েকজন ভাই শুধু এই ওয়ালা বারার নাম শুনেছে। অথচ এটা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা বর্ণনা করেছেন, এবং এটা একটা ইমানের গুরুত্বপূর্ণ বিষয়, এটার সাথে ইমান জড়িত। এটা যদি ভুল ত্রুটি হয় আপনার আমার হাসর হয়ে যাবে মুশরিকের সাথে, কাফের সাথে। আর এটা যদি ঠিকমতো রক্ষা হয় আমার আপনার হাসর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, সাহাবাই কেরামের সাথে। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আসি আমরা ওয়ালা কি জিনিস, বারা কি জিনিস। ওয়ালা মানে হল বেলায়েত, বেলায়েত মানে বন্ধুত্ব। তবে বন্ধুত্বের মধ্যে কয়েক রকমের বন্ধুত্ব আছে। এই বন্ধুত্বটা হলো একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বোচ্চ গভীরতম বন্ধুত্ব, এটাকে আরবিতে কোরআন হাদিসের ভাষায় বলা হয় ওয়ালা। এটার নাম হলো ওয়ালা। ওয়ালা থেকে ওলি, ওলি বলি না আমরা, ওলি আমাদের ওলি কে বলেন তো দেখি? আল্লাহু আলিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সমস্ত ইমানদারদের ওয়ালি, আমি আল্লাহ সকল ইমানদারদের ওয়ালি। আচ্ছা আজকের মাহফিলে আল্লাহর ওলি আছেন কে কে দেখি একটু, আল্লাহর ওলি কে কে আছেন? অল্প কয়েকজন, তিন চারজন আল্লাহর ওলি। আর সবাই কি আল্লাহর সাথে বন্ধুত্ব নাই? আল্লাহ আকবার, দেখেন ওলির কনসেপ্টটাকে আমরা ধর্ম ব্যবসার জালে এমন ভাবে আবদ্ধ করছি। আল্লাহ বলতেছে এই মাজলিসে যতজন আছে সব আমার ওলি, কিন্তু ওলিরা কয় না না খবরদার আমি কিন্তু ওলি না। আল্লাহ বলতেছেন এরা সবাই আমার বন্ধু, এরা সবাই আমার ওলি। তা আল্লাহ যদি আপনার বন্ধু হয় তা আপনি আল্লাহর কি বন্ধু? কি একদিক থেকে হয় না দুই দিক থেকে হয়? তা আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে বন্ধু বানিয়ে নিছেন, আর আপনি কোন না না না খবরদার আল্লাহ কিন্তু আমার বন্ধু না, আপনি স্বীকার করেন না, তাহলে বন্ধুত্ব হয় নাই। কারণ বন্ধুত্ব একদিক থেকে হয় না দুই দিক থেকে হইতে হয়। তাহলে আমাদের দিক থেকে আল্লাহর সাথে বন্ধুত্বটা গড়ে উঠে নাই, আমরা নিজেদেরকে আল্লাহর ওলি মনে করি না। অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারিমে অসংখ্য আয়াতে ঘোষণা দিয়েছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন সকল ইমানদারদের ওয়ালি। ওয়ালি মানে কি? বন্ধু। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওয়ালি হলো, তোমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুত্ব হলো আল্লাহর সাথে, তারপরে আল্লাহর রাসূলের সাথে, তারপরে দুনিয়ার সমস্ত ইমানদারদের সাথে। আল্লাহর সাথে আমাদের বন্ধুত্বটা হলো সবচেয়ে গভীর, কারণ আমরা জমিনে সবচেয়ে বেশি সকল মাখলুকের চাইতে, সকল মানুষের চাইতে, সবকিছুর চাইতে, নিজের জীবনের চাইতে ভালোবাসে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ইমানদার যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মহব্বত করে, সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। তাহলে আল্লাহকে এত ভালোবাসি কিন্তু দেখেন ওয়ালা বারা ওয়ালা না বোঝার কারণে নিজেদেরকে ওলি মনে করি না। আল্লাহ বলতেছে জমিনে যত ইমানদার আছে সব আমার ওলি। তাহলে আমরা কি ইমানদার না কি? আমরা ইমানদার ছাড়া কেউ আছি? তাহলে ইমানদার যতজন আল্লাহর ওলিও ততজন। কিন্তু আমরা আল্লাহর ওলি বলি নাই কেন? আমরা আমাদের সমাজে দেখি কিছু মানুষ নিজেদেরকে আল্লাহর ওলি বানায় নিছে, ওলি ঘোষণা দিছে, আর সব মানুষ এদের গোলাম হয়ে ঘুরতেছে। এটা ইসলামের সিস্টেম নয়, এটা ইসলামের পদ্ধতি নয়, এটা কোরআন সুন্নার বিপরীত। এই জন্যই আমাদের দেশের সিস্টেম হলো খুদ বখদ মাওলা না রুমি হারগেজে কামেল্লা সোদ তা গোলামে শামসে তিবরিজি না সোদ। এটা হলো আমাদের বাংলাদেশি বয়ান, এটা আল্লামা রুমির কথা, মাওলানা রুমি নাম শুনছেন, রুমির বক্তব্য, মসনবীর মধ্যে রুমি এই বক্তব্য দিয়ে শুরু করছে। রুমি সাহেব বলতেছেন খুদ বখুদ মাওলানা রুমি হারগেজে কামেল্লা সোদ তা গোলামে শামসে তিবরিজি না সোদ। আমি মাওলানা রুমি এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, তাও আমি কামেল হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসে তিবরিজির গোলামি করি নাই। তো এ মিয়া কি মুসলমান আছে ও না মুশরিক হয়ে গেছে? হে মানুষের গোলামি করব কেন? আল্লাহ বলতেছেন মানুষ মানুষের গোলামি থেকে মুক্ত হয়ে আল্লাহর গোলাম হইব। আল্লাহর গোলাম হওয়া এটা হলো তাওহীদ, এটা হলো ইমানদারের পরিচয়। আর উনি শিখাইতেছেন যে একজন আরেকজনের গোলাম হতে হবে। আমি এত বড় মুহাদ্দিস, এত বড় আলেম হইও কামেল হইতে পারি নাই, আমি শামসে তিবরিজির গোলামি করি তারপরে কামেল হইছি। বাস এই চিন্তাধারা বাংলাদেশের মানুষের মধ্যে ঢুকে গেছে। তা আল্লাহর ওলি হইতে হইলে আরেকজনের গোলামি করতে হবে, আরেকজনের মুরিদ হইতে হবে, আরেকজনের জুতা আলগাইতে হবে, আরেকজনের লোটা আলগাইতে হবে, তারপরে যাই আমি আল্লাহর ওলি হতে পারব। আরেকজনের সাথে রশি বাঁধতে হবে, ঘিরা লাগাইতে হবে। এই জন্য আল্লাহর ওলির কনসেপ্ট, ভেলায়েতের কনসেপ্ট, ওয়ালার কনসেপ্ট না বুঝার কারণে আমাদের সমাজের এই দুর্দশা। কিন্তু আরব দুনিয়াতে, পুরো আরব দুনিয়া ঘুরে দেখেন একজন স্পেশাল আল্লাহর ওলি নেই। পাইছেন কোন জায়গা? সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, পুরো আরব গালফে, পুরো অঞ্চল জুড়ে ঘুরে দেখেন একজন আল্লাহর ওলি ঘোষণা দেওয়া ওলি নেই। আছেন? কেন নাই? ওই দেশে এত বড় বড় ওলামা ইকরাম যাদের মতো আলেম সারা দুনিয়াতে নাই। বাংলাদেশের ওলামা ইকরাম তাদের ছাত্র হওয়ারও যোগ্য না। এরকম ওলামা ইকরাম আলহামদুলিল্লাহ মক্কা মুকাররমায় আছে, মদিনা মুনাওয়ারায় আছে, সব জায়গায় আছে। তো আল্লাহর ওলি নাই কেন? নাই কেন? তারা কোরআন সুন্নার এই কনসেপ্টটা বুঝছে, আমরা কোরআন সুন্নার কনসেপ্টটা বুঝি নাই। এই জন্য আমাদেরকে কিছু মানুষ পাগলের শাড়ি পরায় বউ বানায়। এই এই প্রবাদ বাক্য শুনছেন? মানে পাগলই পাগল, এর একটা নতুন শাড়ি তাড়ি পরাই বউ বানিয়েছে। আমরা না বুঝার কারণে আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করে, আর আমরা ওইভাবে ব্যবহার হয়ে খুশি, বুঝার চেষ্টা করি না। বাজারে কইছে ভাই এটা গাবি, এটা গাই গরু, এটা নিয়ে যান ডেলি 3 লিটার দুধ পাইবেন, 5 লিটার দুধ পাইবেন, খুশিও নিয়ে আসছি। কিন্তু লেজুলটাই দেখি না এটা বলদ গরু না গাই গরু, এবং লেজুলটাই দেখাটা বেয়াদবি মনে করি যে নাউজুবিল্লাহ গরুর পিছনের দিকে তাকানো এটা কত বড় গুনার কাজ, এই জন্য আর লেজুলটাই দেখি না, বাস কইছে এটা গাবি নিয়ে আসছি। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, ওয়ালা এবং বারা, ভেলায়েত, বন্ধুত্ব কি জিনিস এবং বন্ধুত্বহীনতা কি জিনিস, এই দুটা কনসেপ্ট ভালো করে বুঝলে আমরা বেলায়েত বন্ধুত্ব কার কার সাথে হবে আর বন্ধুত্ব ছিন্ন কার কার সাথে হবে আমরা বুঝতে পারবো। তাহলে ওয়ালা মানে কি? কথা বলেন না দেখি, ওয়ালা মানে কি? বন্ধুত্ব, খালি বন্ধুত্ব না, গভীরতম বন্ধুত্ব, এটার নাম হলো ওয়ালা। আর বারা কি জিনিস? বারা মানে সম্পর্ক ছিন্ন করা, বারা মানে হলো সম্পর্ক বিচ্ছিন্ন করা, আল ওয়ালা। আরেকটা হলো আল বারা। বারামানি হলো সম্পর্ক ছিন্ন করা, সম্পর্কহীন হয়ে যাওয়া, তার সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা, তবে তার সাথে স্বাভাবিক সৌজন্যবোধ, স্বাভাবিক সদাচরণ অব্যাহত থাকবে, কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে তার সাথে কোনো ধরনের বন্ধুত্ব থাকবে না, এটার নাম হলো বারা। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম তার জাতিকে বলেছিলেন, তার বাবাকে এবং তার কাউমকে লক্ষ্য করে বলছিলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যে সমস্ত মাবুদের ইবাদত করো, যে সমস্ত মাবুদ কেন্দ্রিক শিরক করো, আমি সে সকল মাবুদদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করলাম, সম্পর্ক পুরোপুরি ছিন্ন করে দিলাম, কোন ধরনের সম্পর্ক আমি রাখি না, এটার নাম হলো বারা, মানে সম্পর্ক ছিন্ন করা, সম্পর্ক না রাখা। আমাদের দেশে 15ই শাবান 14ই শাবানের রাত্রে একটা রাত পালন করা হয়, আপনারা করেন না জি? এই রাতটার নাম কি বলেন তো দেখি, শবে বরাত। আচ্ছা, বরাত শব্দটা হলো ফার্সি, বরাত শব্দটা কি ফার্সি, এটার যদি আরবি করেন, এটাকে যদি ফার্সি থেকে আরবি করেন, ফার্সি হওয়া দোষণীয় কিছু না, ফার্সি অনেক কিছু আছে, যেমন নামাজ এটার আরবি আছে, আছে না, আরবিটা কি সলাত, রোজা আছে ফার্সি, এটার আরবিটা কি, এরকম আরো অনেক কিছু আছে। আচ্ছা, এখন লাইলাতুল বরাত বা শবে বরাত, এই বরাতটা হলো ফার্সি শব্দ, এটাকে যদি আরবি করেন কি হবে, আরবি করলে হবে কদর, তাহলে আরবি হবে লাইলাতুল কদর, ফার্সিতে শবে বরাত, আরবিতে হবে কি লাইলাতুল কদর। তা লাইলাতুল কদর কি শাবান মাসে না রমজান মাসে? রমজান মাসে, কিন্তু বাঙালি না বোঝার কারণে রমজান মাসের ইবাদত চলে গেছে শাবান মাসে, শাবান মাসেরটা চলে এসেছে রমজান মাসে, উলট পালট হয়ে গেছে। আচ্ছা, এখন কেউ কেউ ব্যাখ্যা করার চেষ্টা করেন যে না শোনো, যে বারাত শব্দ তো ফার্সি, এটার আরবি হলো বারা আতন, তো বারা আতন মানে হলো সম্পর্ক ছিন্ন করা, তাহলে এই রাতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়ে যায়, সম্পর্ক ছিন্ন হওয়ার রাত। বারাত যদি মানে জোর করে যদি ফার্সিকে আরবি বানানোর চেষ্টা করা হয়, তখন হয়ে যায় যে এই রাতে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার রাত। অর্থাৎ ভাষাগত পরিভাষাগত জ্ঞান না থাকলে, অথবা নিজে বুঝিও যদি জোর করে একটা বেদাতকে টিকিয়ে রাখার চেষ্টা করা হয়, তখন এটা স্বাভাবিক দিকে না গিয়ে উল্টা ভিন্ন দিকে চলে যায়। তাহলে বারা মানে হলো সম্পর্ক ছিন্ন করা, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, মুশরিকদের পক্ষ থেকে যত চুক্তি যত রকমের সম্পর্ক ছিল, আজকে থেকে আল্লাহর ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন সকল সম্পর্ক ছিন্ন করে দিচ্ছেন। বারাআত মানে হলো সম্পর্ক ছিন্ন করা। তাহলে আমরা বুঝলাম ওয়ালা মানে হলো গভীরতম সম্পর্ক করা, বন্ধুত্ব করা, সম্পর্ক ঘনিষ্ঠ করা, আর বারা মানে হলো সম্পর্ককে ছিন্ন করা, সম্পর্ক থেকে বিমুখ হয়ে যাওয়া, তার সাথে আর কোনো ধরনের সম্পর্ক না রাখা, কোনো মহব্বত না রাখা, তাকে অনুসরণ না করা, তাকে কোনো ধরনের সম্মান প্রদর্শন না করা, এটার নাম হলো বারা। আচ্ছা, এবার আসি আমরা ওয়ালা এবং বারার গুরুত্বটা কি, ওয়ালা এবং বারার গুরুত্ব, ওয়ালা এবং বারার এমন গুরুত্ব, আল্লাহ পাক যাদের সাথে নিষেধ করেছেন বন্ধুত্ব করতে, তাদের সাথে যদি বন্ধুত্ব করে ফেলেন, তাহলে আপনিও ইমান হারা মুশরিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে স্পষ্ট করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ও বা'দ وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে ঈমানদারগণ খবরদার ইহুদি নাসারাদেরকে তোমরা ওয়ালি হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করিও না বাদুহুম আউলিয়া উবাদ ইহুদি নাসারারা মুশরিকরা একজন আরেকজনের ওয়ালি একজন আরেকজনের বন্ধু وَمَنْ يَتَوَلَّهُمْ مِنْكُمْ فَإِنَّهُ مِنْهُمْ যদি তোমাদের কেউ ইহুদিদের সাথে নাসারাদের সাথে মুশরিকদের সাথে কুফফারদের সাথে বন্ধুত্ব করো فَإِنَّهُ مِنْهُمْ তুমিও তাদের সাথে হয়ে যাবা তুমিও মুশরিক হয়ে যাবা তুমিও ইহুদি হয়ে যাবা তুমিও খ্রিস্টান হয়ে যাবা তাহলে ঈমান ভঙ্গের একটা গুরুত্বপূর্ণ কারণ ইমান বঙ্গের একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইহুদি নাসারা মুশরিকিন কুফফারদের সাথে যদি আমি বন্ধুত্ব করি ওয়ালা করি তাহলে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম যেই ব্যক্তি যেই জাতির সাথে যেই ব্যক্তি যাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে ওয়ালা করে বন্ধুত্ব করে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মান বানা বিবিলাদিল মুশরিকিন ওয়া সানা নাইরুজাহুম ওয়া মাহরাজানাহুম সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইয়াতুব হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মুশরিকদের দেশে বসবাস করে মুশরিকদের দেশে থাকে মুশরিকেরা যে সকল উৎসব পালন করে মুশরিকেরা যে সকল নববর্ষের উৎসব পালন করে মুশরিকেরা যে সকল নবান্ন উৎসব পালন করে ওই মুসলিম যদি মুশরিকদের সাথে মিলে ওই সকল অনুষ্ঠানে যোগ দেয় তারাও অনুষ্ঠানগুলা করে মুশরিক দুর্গাপূজা করে মুসলমানও গিয়ে দুর্গাপূজায় শরিক হয় বলে যে এটা আমাদেরও অনুষ্ঠান সবার অনুষ্ঠান ধর্ম আলাদা অনুষ্ঠান আমাদের সবার কি বলেন দুর্গাপূজা এটা হিন্দুদের না এটা সবার এরকম ইচ্ছা পোষণ করে যারা সেখানে গিয়ে অংশগ্রহণ করে লক্ষ্মী পূজা হচ্ছে সেখানে গিয়ে সবাই অংশগ্রহণ করে খ্রিস্টানদের বড়দিন পালন হচ্ছে সেখানে গিয়ে সবাই অংশগ্রহণ করে 31st নাইট পালন হচ্ছে যেটা খ্রিস্টানদের একটা উৎসব সেটার সাথে সবাই অংশগ্রহণ করে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে অশ্লীলতা পালন হচ্ছে সেটাতে সবাই অংশগ্রহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন তার হাশর হবে তাদের সাথে আপনি মজা করে ভালোবেসে ওই সব অনুষ্ঠানে গেছেন আপনার হাসরটাকে আমাদের ময়দানে তাদের সাথে হবে তারা তাদের ধর্ম পালন করবে এটা তাদের স্বাধীনতা আছে মুসলিম দেশে যত অমুসলিম বসবাস করবেন তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবেন এই ব্যাপারে মুসলিমেরা কোনো বাধা বিপত্তি দিবে না এবং সরকার তাদের ধর্ম পালনের জন্য সর্বপ্রকার নিরাপত্তার ব্যবস্থা করবে কিন্তু আপনি খুশি হয়ে আনন্দিত হয়ে একেবারে তাদের ধর্মের অনুষ্ঠান চলতেছে আপনি সেখানে যায় গান গাইতেছেন নাচতেছেন তারপর প্রসাদ খাইতেছেন কি অত্যন্ত আনন্দিত খুশি তাদের সাথে হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা আপনার হাসরটা হবে কিয়ামতের দিন তাদের সাথে তাহলে দেখেন ওয়ালা বারা কত গুরুত্বপূর্ণ যে আপনি মুশরিকদের সাথে যখন এরকম গভীরতম সম্পর্ক করে ফেললেন আপনার হাসরটা তাদের সাথে হচ্ছে আবার যদি আপনি গভীরতম সম্পর্কটা ওয়ালাটা যদি করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামের সাথে আপনার হাসরটা কিয়ামতের ময়দানে হবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলদের সাথে সাহাবায়ে কেরামের সাথে সালাফে সালেহিনদের সাথে এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা কিয়ামত কবে হবে কিয়ামত কখন হবে আমাকে একটু সময়টা বলে দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ওয়া মা আযা আদাতালাহা সাহাবীরে কিয়ামত তো একদিন না একদিন হবে কিন্তু তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছো কেন তুমি কিয়ামত খুঁজতেছো কিয়ামত কবে হবে তোমার দরকারটা কি তোমার কি সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে এখন কিয়ামত হলে তুমি নাজাত পেয়ে যাবে তুমি জান্নাতি হয়ে যাবে সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তেমন কোন প্রস্তুতি নিতে পারি নাই তেমন কোন প্রস্তুতি নাই তবে একটা প্রস্তুতি আমি ভালো করে নিয়ে রেখেছি আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি সুবহানাল্লাহ এই প্রস্তুতিটা আমার শতভাগ কমপ্লিট হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী আনতা মা মান আহাবাবতা তুমি যাকে পছন্দ করো যাকে ভালোবাসো তোমার হাসর নশর কিয়ামত তাদের সাথে হবে সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেন ফামা ফারিহনা বিশাইইন মা ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা মা মান আহাবাবতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত হাদিস শুনেছি কত হাদিস মুখস্থ করেছি কত হাদিস লিখে রেখেছি সংরক্ষণ করেছি কিন্তু জীবনে কোনোদিন এত খুশি আমরা হই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা শোনার পরে আমরা যত বেশি আনন্দিত হয়েছি সুবহানাল্লাহ কারণ আমি উহিব্বু আন-নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবা বকর ওয়া উমর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি আবু বকরকে মহব্বত করি ওমরকে মহব্বত করি আল্লাহ রাসূল ঘোষণা দিলেন তুমি যাদেরকে মহব্বত করো যাদেরকে ভালোবাসো তোমার হাসর হবে তাদের সাথে নসর হবে তাদের সাথে হিসাব হবে তাদের সাথে ওয়া ইল্লাম ইয়াকুন আমালি মিসলা আমালিহিম যদিও আমার আমলগুলো তাদের আমলের ধারে কাছেও নাই আল্লাহু আকবার কোথায় আবু বকরের আমল কোথায় উমরের আমল সেই আমলের ধারে কাছেও আমার আমল না কিন্তু আমার হাসরটা হবে তাদের সাথে সুবহানাল্লাহ কেন হাসরটা তাদের সাথে আমার বন্ধুত্ব আমার ওয়ালা আমার মহব্বত তাদের সাথে তাদেরকে আমি ভালোবাসি তাহলে ওয়ালা ভাড়া এত গুরুত্বপূর্ণ যে এই ওয়ালা ভাড়ার কারণে আপনার কিয়ামতের ময়দানে আপনার জায়গাটা পরিবর্তন হয়ে যাবে ওয়ালা ভাড়ার কারণে আপনার হাসর হবে এক শ্রেণীর সাথে অথবা আরেক শ্রেণীর সাথে আপনি মুসলিম কিন্তু হাসর হবে কাফেরের সাথে আপনি মুসলিম হাসর হবে মুশরিকের সাথে আপনি মুসলিম হাসর হবে ইহুদির সাথে আপনি মুসলিম হাসর হবে খ্রিস্টানের সাথে এর মূল কারণ ওয়ালা এবং বারা তাহলে বোঝা যায় ওয়ালা বারার সম্পর্ক ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা খেয়াল রাখতে হবে যে আমার মহব্বতটা আমার অন্তরের সম্পর্কটা কাদের সাথে কাকে আমি ভালোবাসি কার আদর্শ কার আখলাক কার সংস্কৃতি আমি পছন্দ করি এবার আসি আমরা ওয়ালা করব কার কার সাথে বারা করব কার কার সাথে এটা চিনে রাখতে হবে না হয় আমাদের বন্ধুত্ব হবে কার কার সাথে আর সম্পর্ক ছিন্ন হবে কার সাথে সেটাই তো বুঝবো না প্রথম নম্বরে আমার ওয়ালা হবে আমার বন্ধুত্ব হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একজন মুমিনের প্রথম সম্পর্ক প্রথম ভালোবাসা প্রথম ওয়ালা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ তোমাদের প্রথম ওয়ালি তোমাদের প্রথম বন্ধু হলো আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথমে ভালোবাসতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্কটা গভীর করতে হবে আমরা একটু পরে আলোচনা করব এই সম্পর্কগুলো বন্ধুত্বগুলো কিভাবে করব করার সিস্টেমটা কি আল্লাহর সাথে আমি বন্ধুত্ব করতে চাই কেমনে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি ওয়ালা করতে চাই বন্ধুত্ব করতে চাই কেমনে করব প্রথমে জেনে নি কাদের কাদের সাথে আমরা ওয়ালা করব। এক নম্বর ওয়ালা হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, দুই নম্বরে বন্ধুত্ব হবে ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমন বন্ধুত্ব, এমন ভালোবাসা, এমন ওয়ালা যেটা দুনিয়ার সব কিছুর চাইতে, সকল মানুষের চাইতে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। কখনো ইমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, কোনদিন ইমানদার হওয়া যাবে না যতক্ষণ না আমি নবী তোমাদের সমস্ত কিছুর চাইতে, মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হই। আমি রাসূল যতক্ষণ পর্যন্ত দুনিয়ার সবার চাইতে, সবকিছুর চাইতে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলছিলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, দুনিয়ার সব কিছুর চাইতে, সবার চাইতে আপনি আমার কাছে বেশি প্রিয়, কিন্তু ইল্লা মিন নাফসি, কিন্তু আমার নিজের নফসের চাইতে, আমার নিজের চাইতে বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ওমর, তোমার নিজের চাইতে, তোমার নফসের চাইতেও যদি আমি নবী বেশি মহব্বতের পাত্র না হই, তুমি ওমর ততক্ষণ পর্যন্ত ইমানদার নও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই হাত্তা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন আপনি দুনিয়ার সব কিছুর চাইতে, এমন কি আমার নিজের চাইতেও আপনি আমার কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আন ইয়া উমর, হে উমর, এতক্ষণে তুমি ইমানদার হয়েছ। তাহলে একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করবে আল্লাহকে, এরপরেই মহব্বত করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারপরে দুনিয়ার যত মানুষকে মহব্বত করবে, আল্লাহর মাখলুকাতকে মহব্বত করবে। যার সাথে মহব্বত আল্লাহর সাথে, রাসূলের সাথে মহব্বত যত বেশি, আমার সাথে ওই মানুষটার সাথে সম্পর্ক হবে তত বেশি। মানে ওয়ালাটার, মহব্বতের, ভালোবাসার মানদণ্ডটা হবে লোকটা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কত বেশি মহব্বত করে। যেই লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলকে যত বেশি মহব্বত করে, আমিও ওই লোকটাকে তত বেশি মহব্বত করি। এটা হলো মহব্বতের মানদণ্ড। যেই লোক আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যত দূরে, আমিও ওই লোকটার থেকে তত দূরে। যেই লোক আল্লাহ এবং আল্লাহ রাসূলের যত কাছে, আমিও ওই লোকটার তত কাছে। যেই লোক আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে যত দূরে, আমিও ওই লোকটার চাইতে তত দূরে। এটা হলো ওয়ালা বাড়ার মানদণ্ড, যে আমি আল্লাহ এবং রাসূলকে মহব্বত করি, সুতরাং দুনিয়ার যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করবে, আমিও তাদেরকে মহব্বত করি। আচ্ছা, এক লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বতে নামাজ পড়ে না, এক লোক আল্লাহকে এত ভালোবাসে নামাজ পড়ে না, এরকম ভালোবাসাকারী আছে বাংলাদেশে? অ্যাভেলেবেল আছে, যে আল্লাহকে এত ভালোবাসে, ভালোবাসার জোরে নামাজ পড়ে না, এরকম মানুষ আছে না? এত ভালোবাসে সকালবেলায় আল্লাহর আহ্বান শুনলে, আজান শুনলে ঘুম থেকে উঠে না, খুব ভালোবাসে আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি পছন্দ করে, এত বেশি মহব্বত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারে কাছেও নাই, এমনি আশেকে রাসূল, রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে পাগল মাতোয়ারা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে নাই, এরকম মহব্বতওয়ালা, আল্লাহর মহব্বতে নামাজ পড়ে না, এই লোকটাকে আপনি মহব্বত করবেন না পছন্দ করবেন? জি, এই জন্য আল্লাহ পাক শর্ত দিছেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত। খালি ইমানদার হইলে তাকে মহব্বত করা যাবে না। ওই ইমানদার নামাজ কায়েম করে, ওই ইমানদার যাকাত আদায় করে। যেই ইমানদার নামাজ কায়েম করে, যেই ইমানদার যাকাত আদায় করে, ওই ইমানদারের সাথে আমার ওয়ালা হবে, গভীরতম সম্পর্ক হবে। ইমাম আবদুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই ওয়ালাটা কয়েক ধরনের হতে পারে। এক ধরনের ওয়ালা হবে খাবারের মতো, মানুষ যেমন খাবার ছাড়া থাকতে পারে না, এক ধরনের মহব্বত, এক ধরনের ওয়ালা হবে ভালোবাসা ছাড়া থাকা যায় না। তারা কারা? তারা হলেন সমাজের ওই সমস্ত ওলামায়ে কেরাম, যে সমস্ত ওলামায়ে কেরাম শিরক মুক্ত তাওহীদ ঈমানের অধিকারী, যে সমস্ত ওলামায়ে কেরাম বেদাত মুক্ত সুন্নতে আমলের অধিকারী, এ সমস্ত ওলামায়ে কেরামের সাথে এমন মহব্বত, এমন ওয়ালা, এমন সম্পর্ক, এমন সোহবত গড়ে তুলতে হবে। খাবারের মতো খাবার যেমন প্রতিদিন দরকার, এদের সাথে সম্পর্কটাও রাখতে হবে আমার প্রতিদিন নিয়মিত। ইমাম আব্দুল কাইয়্যিম রাহমাহুল্লাহ বলেন, এই সম্পর্কটা, এই ওয়ালাটা, এই মহব্বতটা তোমার খাবারের মতো প্রতিদিন দরকার, সবসময় দরকার। এক সপ্তাহ খাইবা না, এক সপ্তাহ খাইবা, এরকম না। খাবার যেমন প্রতিদিন নিয়মিত তোমার খাইতে হয়, এদের সাথে তোমার ওয়ালা, এদের সাথে তোমার মহব্বত, এদের সাথে তোমার ভালোবাসাও কন্টিনিউ থাকবে। তবে ভালোবাসতে গেলে সব ওলামায়ে কেরাম না, যে সমস্ত ওলামায়ে কেরাম শিরক মুক্ত তাওহীদ ঈমানের অধিকারী, যারা বেদাত মুক্ত সুন্নতি আমলের অধিকারী, এই সমস্ত ওলামায়ে কেরামদের সাথে ওয়ালা সম্পর্ক গভীর করা, এটা একেবারে খাবারের মতো মিশিয়ে ফেলতে হবে। আরেকটা ওয়ালা হলো, আরেকটা ভালোবাসা হলো ওষুধের মতো, আরেকটা হলো ঔষধের মতো। ওষুধ মানুষ প্রতিদিন খায় না, সব সময় খায় না, মাঝে মাঝে দরকার হলে যতটুকু মাত্রায় দরকার হয় ততটুকু খায়, এর বেশি আর খায় না। অসুখ সেরে গেলে আর ওষুধ খায় না। এই ওষুধের সাথেও মানুষের একটা মহব্বত আছে, আছে না? আপনি ওষুধের সাথে মহব্বত না থাকলে আপনি ওষুধ খাইতে পারতেন? ওষুধও খাইতে হয় মাঝে মাঝে, খাবার যেমন খাওয়া লাগে ওষুধও খাওয়া লাগে, কিন্তু ওষুধ আর খাবার একরকম না। ওষুধ মাঝে মাঝে খায়, মাঝে মাঝে খায় না, দরকার হলে খায়, দরকার না হলে খায় না, যতটুকু মাত্রায় খাইতে বলে এতটুকু মাত্রায় খায়, ডেলি তিনবার খাইতে কইছে, একবারে খাই বসে থাকে না। যদি কেউ তিনবার এত কষ্ট করে করে খামো কেন, একবারে পুরাটা খাই বেলি খাওয়া যাবে। তাহলে কিছু মহব্বত, কিছু ভালোবাসা, কিছু ওয়ালা হবে ওষুধের মতো। এটা, এই ভালোবাসাটা কাদের সাথে? এই ভালোবাসাটা হবে ওই সমস্ত মুসলিম, ওই সমস্ত ইমানদার, যারা ইমানদার, যারা মুসলিম, কিছু আমল করে আবার কিছু আমলের খবর নাই, বেদাত করে, বিভিন্ন রকমের গুনাহের কাজ করে, হারাম কাজ করে, কবিরা গুনাহ করে, নামাজ পড়ে না, এদের সাথে সম্পর্কটা ওষুধের মতো। এদের সাথে সম্পর্কটা ওয়ালা হবে না, খাবারের মতো গভীরতম সম্পর্ক হবে না। যখন তাকে দাওয়াত দেওয়া দরকার, যতটুকু না হইলে তাকে হারাম কাজ থেকে বিরত থাকার জন্য, তাওহীদের দিকে, সুন্নতের দিকে, আমালের দিকে দাওয়াত দেওয়ার জন্য যতটুকু সম্পর্ক দরকার, ঠিক এতটুকু সম্পর্ক, এতটুকু ভালোবাসা রাখতে হবে। তার সাথে গভীরতম ভালোবাসা করা যাবে না। আরেকটা ভালোবাসা আছে অসুখের মতো, এরকম ভালোবাসাও আছে। অসুখ মানুষ চায় না, কিন্তু মানুষকে অসুখ আক্রান্ত করে, করে না? মানুষ যদি চায় না, আমি জীবনে অসুখের দ্বারে কাছে যাব না, সে বাঁচতে পারবে? অসুখ কিন্তু আসবেই। রোগ ব্যাধি যখন এসে যায়, অসুখ যখন এসে যায়, অসুখকে মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। অসুখ মানুষ চায় না, এখন তারপরও গায়ে পড়ে চলে আসছে আপনার গায়ে, এখন কি করবেন? যে তোমাকে দেখতে পারি না, যাও, ঠেলে দিলে যাবে? যাবে না। এখন আমার অসুখটাকে মহব্বত করতে হবে, মহব্বত করে, আদর যত্ন করে, ইনজেকশন দিয়ে, স্যালাইন দিয়ে, ওষুধ দিয়ে আস্তে আস্তে তারে দূরে সরাইতে হবে। আপনি তার মহব্বতের সাথে দূরে সরাইতে হবে। মহব্বত না করলে অসুখ কিন্তু আপনার থেকে যাবে না। তাহলে এটাও কিন্তু একটা মহব্বত। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, এই জাতীয় মহব্বত করতে হবে ওই সমস্ত বেদাতীদের সাথে, ওই সমস্ত শেরেককারীদের সাথে যারা তোমার সাথে সমাজে বসবাস করে, নাম মুসলিম পরিচয় মুসলিম কিন্তু শেরেক করে, বেদাত করে, বিভিন্ন রকমের খারাপ চিন্তা চেতনায় আকীদায় বিশ্বাসী, এদের সাথেও তোমার একটা সম্পর্ক থাকা লাগবে। তবে সম্পর্কটা অসুখের মতো, বেশি ঘনিষ্ঠ করলে, বেশি গভীর করলে তোমার ভিতরেও শেরেক ঢুকবে, তোমার ভিতরেও বেদাত ঢুকবে, তোমার ভিতরেও ওইসব চিন্তা চেতনা ঢুকে যাবে। এই জন্য এটাকে সুকৌশলে আস্তে আস্তে বিভিন্ন ওষুধ দিয়ে, চিকিৎসা দিয়ে, দাওয়াত দিয়ে, তাবলিগ দিয়ে আস্তে আস্তে তাদের চিন্তা চেতনা থেকে শেরেক গুলা দূর করতে হবে। এই ভালোবাসাটা কিসের মতো? অসুখের মতো। চার নম্বর ভালোবাসা, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন চার নম্বরে আরো একটা ভালোবাসা আছে, যেই ভালোবাসাটা দুরারোগ্য ব্যাধিকে ভালোবাসার মতো, ক্যান্সারের মতো রোগ, তারপরে আরো গভীরতম কঠিন কঠিন রোগ, যেই রোগের চিকিৎসা হয় না এরকম কঠিন রোগ, এইরকম রোগে যখন ধরে গেছে এখন এই রোগ সারাইতে হবে, কিন্তু ডাক্তার বলে দিছে এই রোগ সারানোর আর কোনো পদ্ধতি নাই, যতদিন আল্লাহ বাঁচাই রাখে ততদিন আপনি কোন রকম একটু কষ্ট না করে যাতে থাকতে পারেন সেজন্য কিছু ওষুধ খান, কিন্তু আপনার এই রোগ আর সারবে না ডাক্তার বলে দিছে। এইরকম কিছু দুরারোগ্য ব্যাধি আছে, আছে না? এরকম সমাজেও কিছু মানুষ আছে, এই মানুষগুলোর সাথে সম্পর্ক রাখলেই ক্যান্সারের মতো আমার মধ্যে এই দুরারোগ্য ব্যাধি চলে আসতে পারে, এই দুরারোগ্য ব্যাধির সংক্রমণ হতে পারে। সুতরাং এর সাথে যেরকম সম্পর্ক রাখা দরকার এরকম সম্পর্কটা রাখতে হবে। আবার কিছু কিছু রোগ আছে, এগুলো এমন সংক্রামক, যেই সংক্রমণের কারণে তার দ্বারে পাশে বসে থাকলে, তার হাসি কাশি আসলে, তার কোনো কিছু ব্যবহার করলে সাথে সাথে আরেকজনের ধরে, তাহলে কি ইচ্ছা করে যায় তার কাছে বসে থাকবেন? তার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দূরে থাকতে হবে। এটা হলো বারা। বারাটা হলো কাফেরের সাথে, মুশরিকের সাথে, ইহুদির সাথে, নাসারার সাথে, কুফফারের সাথে হবে বারা। তাদের সাথে বাহ্যিক সৌজন্য আচরণ এগুলো অব্যাহত থাকবে, কিন্তু তাদের সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা মহব্বত হবে না। আবার মহব্বত হবে না দেখি তাদের সাথে শত্রুতা করতে হবে, তাদের প্রতি জুলুম করতে হবে, তাদেরকে মারতে হবে, এরকম না বিষয়টা। তাদের সাথে আমার ওয়ালা হবে না, বাড়া হবে, কিন্তু তাদের সাথে সৌজন্যমূলক আচরণ অব্যাহত থাকবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো মুশরিক, যদি কোনো কাফের তোমাকে বাড়ি থেকে বের করে না দেয়, তোমার দেশ থেকে বের করে না দেয়, তোমার দিন পালনে তোমাকে কোনো বাধা সৃষ্টি না করে, এরকম মুশরিকদের সাথে তুমি সুন্দর আচরণ করবা, সদাচরণ করবা, তাদের প্রতি ইনসাফ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা থেকে নিষেধ করেন না, বরং ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফকারীদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। সুবহানাল্লাহ। অমুসলিম হইলেও, মুশরিক হইলেও, কুফফার হইলেও তুমি তাদের প্রতি ইনসাফ করবা, তুমি তাদের প্রতি সদাচরণ করবা, সুন্দরভাবে কথা বলবা। আল্লাহ পাক মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠাইছেন। ফেরাউন কি খুব ভালো মানুষ? জি। আল্লাহ পাক পাঠানোর সময় বলে দিচ্ছেন, ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। তোমরা দুই ভাইকে নবী বানাই দিলাম, দুই ভাই ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন তো তাগুত হয়ে গেছে, বিদ্রোহী হয়ে গেছে, সীমা লঙ্ঘন করে ফেলছে, বিপদ সীমার উপর দিয়ে অতিক্রম করতেছে। তবে ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, দাওয়াত দেওয়ার সময় কর্কশ ভাষায়, খারাপ ভাষায়, গালিগালাজ করে কোনো কথা বলবা না, অত্যন্ত নরম সুরে, ভদ্রভাবে, কোমল ভাবে, সুন্দর ভাষা তার সাথে কথা বলবা। সুবহানাল্লাহ। ফেরাউনের মতো লোক যদি দেখো এই ফেরাউন নিয়া শুন, কি মুসা আলাইহিস সালাম যদি যাই বলতো ফেরাউন দাওয়াত শুনবে, ফেরাউন তো তার কথাই শুনবে না। আল্লাহ পাক বলছেন খবরদার, যখন দাওয়াত দিতে যাচ্ছ, নবুয়তের দায়িত্ব রেসালতের দায়িত্ব নিয়ে যাচ্ছ, সুন্দর বাসায় কোমল বাসায় তার সাথে কথা বলো, তার সাথে সুন্দর আচরণ করো, তাহলে সে যত বড় কাফের হোক, মুশরিক হোক, যত বড় কুফার হোক, তার সাথেও অসৎ আচরণ, খারাপ আচরণ এগুলো করা যাবে না। তবে তার সাথে অন্তরের অন্তঃস্থল থেকে ওয়ালা রাখা যাবে না। এবার তো আমরা বুঝতে পারছি কাদের সাথে ওয়ালা হবে, কাদের সাথে বাড়া হবে। এখন আসেন ওয়ালা বাড়াটা সিস্টেম কি, কেমনে এই ভালোবাসাটা কায়েম করব, কেমনে এই বাড়াটা রক্ষা করব, এটার পদ্ধতিটা আলোচনা করে আমরা আজকের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। প্রথমেই আসেন আমরা মহব্বত রাখবো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, মহব্বত রাখবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মহব্বত রাখবো, ওয়ালা রাখবো, সম্পর্ক রাখবো ইমানদারদের সাথে। সম্পর্কের নমুনাটা কেমন হবে, মাধ্যমটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করব, আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে আমার আপনার সম্পর্কটা গভীর হবে। এই গভীর করার মাধ্যম হলো, এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, শিরক মুক্ত তাওহীদি ইবাদত করা, আল্লাহর গোলামি করা, এমন গোলামি যেই গোলামির মধ্যে শিরক থাকবে না। যেই মানুষ যত বেশি ইখলাসের সাথে শিরক মুক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, গোলামি করবে, ওই মানুষটার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক তত গভীর হবে, ভালোবাসা তত গভীর হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সমস্ত মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের, একমাত্র তাওহীদি ইবাদত, তাওহীদের ভিত্তিতে একমাত্র গোলামি করো আল্লাহ। যদি আল্লাহর গোলামিটা তাওহীদের ভিত্তিতে হয়, ইখলাসের সাথে হয়, শিরক মুক্ত হয়ে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসেন। আল্লাহর সাথে ভালোবাসা, ওয়ালা, সম্পর্ক গভীর করার মাধ্যম হল এক নম্বর তাওহীদ ভিত্তিক ইবাদত, তাওহীদুল ইবাদা, আল্লাহকে মহব্বত করে, ভালোবাসে, আল্লাহর সাথে সম্পর্ক করতে চায়, আবার শিরকও করে, তাহলে কি আল্লাহর সাথে সম্পর্ক হবে? কোনোদিনও সম্ভব নয়, বরং আল্লাহর সাথে তার সম্পর্কটা ছিন্ন হয়ে যাবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জনপদের লোকেরা তারকা পূজা করে, তারকারাজির পূজা করে, দেখলেন জনপদের লোকেরা চাঁদের পূজা করে, দেখলেন জনপদের লোকেরা সূর্যের পূজা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিতে গেলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, সন্ধ্যার পরে যখন সূর্য অস্ত যায়, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন পুরো আকাশ জুড়ে নক্ষত্র আর নক্ষত্র। ক্বালা হাযা রাব্বি, জনপদের লোকেরা বলল, ইব্রাহিম এই যে তার কথা যে দেখতেছ, এগুলো আমাদের এক একটা রব, এরা আমাদের এক একজন রব, আমরা এক একজন এক এক রবের ইবাদত করি, এক এক রবের গোলামি করি। ইব্রাহিম তুমি ওইখান থেকে বাছাই করে কয়েকজন রব ঠিক করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চুপ করে রইলেন, কিছু বললেন না। কিছুক্ষণ পরে দেখলেন আস্তে আস্তে করে তারকারাজিগুলো সব একটার পর একটা ডুবে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনো, যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না, নিজে নিজে কতক্ষণ পরে অস্ত যায়, গায়েব হয়ে যায়, আর দেখা যায় না, ওই নক্ষত্র রাজি কখনো ইব্রাহিমের রব হইতে পারে না। ইব্রাহিম এ সকল নকল দুই নম্বর ভেজাল মাবুদকে ইব্রাহিম পছন্দ করে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখাই দিলেন, মাবুদ হইতে হইলে তিনি হবেন আল হাই, তিনি হবেন আল কাইয়ুম, তিনি হবেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, তিনি তাকে ঘুম তন্দ্রা নিদ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। আর যারা ডুবে যায় নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে না তারা কোনোদিন মাবুদ হইতে। দেখা যায় যেই মানুষটা নিজের নিজে কিছু করতে পারে না, যে মানুষটা দেখেন পেটটা নিজে এখানে পেট এখানে, নিজে এখানে পেট কোথা কথা বলে না, এখানে পেট এত বড়, কোনো মানুষ কি চায় তার পেটটা এরকম বড় থাকুক পছন্দ করে? সবাই চায় যেহেতু পেট এত বড় হয়ে গেছে এটা কমানো দরকার। যেই মানুষটা নিজের পেট নিজে কমাইতে পারে না, হাজারো চেষ্টা করেও নিজের পেটটা কমাইতে পারে না, ওই মানুষ আমাকে আপনাকে কি দিতে পারে? বাংলাদেশে আমাদের বাইরের দিকে তাকালে বন্ধের দিকে তাকালে অবাক হতে হয়, এই চিন্তাটাই করে না যে ওই লোক নিজের উপরে নিজের পাওয়ার নাই। নিজের অসুখ হইলে ফিসাই বুজুরের নিজের চিকিৎসা করার জন্য বিদেশে যায়, দুনিয়ার বিভিন্ন হসপিটালে ঘোরাফেরা করে, ঢাকা অ্যাপোলো হসপিটালে ভর্তি হয়, ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়, বড় বড় হসপিটালে যায় ভর্তি হয়। তাহলে যেই লোক নিজের রোগ নিজে সারাইতে পারে না, নিজের বিপদ নিজে দূর করতে পারে না, কেমন করে ওই লোক আমার বিপদ দূর করতে পারে, কেমন করে আমার অভাব দূর করতে পারে, কেমন করে আমার অসুখ সারাইতে পারে? এই চিন্তাটা করলে তো মানুষ বুঝে, এই লোক যদি এত ক্ষমতাশীল হইতো এত পাওয়ারফুল হইতো তার মৃত্যুটা সে নিজে ঠেকাইতে পারে নাই, মরে গেছে। যদি সে এত শক্তিশালী হইতো সে তাকে তো মৃত্যুই পাইতো না, সে তো মরাই লাগতো না। যে লোক নিজের মৃত্যু নিজে ঠেকাইতে পারে নাই ওই লোক আমার বিপদ ঠেকানোর ক্ষমতা ওই লোকের নাই। কিন্তু তারপরেও লক্ষ লক্ষ বাংলাদেশের ভাই বোন মৃত ব্যক্তির কবরের সামনে যাই কয় বাবা আমারে বাঁচাও, বাবা আমারে রক্ষা করো, বাবা আমারে ছেলে দাও, বাবা আমারে মেয়ে দাও, বাবা অভাবে কষ্ট করতেছি, বাবা আমার অভাব দূর করো। বাবা নিজের নিজে রক্ষা করতে পারে না, বাবা মরি কবরে ফসে রয়েছে। আর মূর্খ মানুষ মূর্খ জাতি ওই মৃত ব্যক্তির কাছে যায়, খাজা বাবার কাছে যায়, এসব চায় না, আউযুবিল্লাহ। জীবিত লোকদের কাছে গিয়েও চায়। তো ওই লোকটা যে লোকটা তার নিজের রোগ নিজে সারাইতে পারে না, নিজের কাজ নিজে করতে পারে না, এই পাওয়ার তার নাই, সেই লোক আমাকে কি দিবে? ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিলেন যে দেখো আকাশের মধ্যে যে তারকারাজিকে তোমরা রব বানাই নিছ, এগুলো নিজেদের অস্তিত্ব নিজেরা ধরে রাখতে পারে না, এরা রব হইতে পারে না। ফালাম্মা আল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, কিছুক্ষণ পরে বড় এক চাঁদ পূর্ণিমার চাঁদ এসে গেল, লোকেরা কয় আমাদের বড় রব এসে গেছে, এই যে বড় খোদা বড় রব আমাদের এসে গেছে। কিছুক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করলেন, ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিছুক্ষণ পরে চাঁদটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যেই রব নিজের অস্তিত্ব নিজে ধরে রাখতে পারে নাই কিছুক্ষণ পরে নিজেই ডুবে গেছে, আমার রব আমার আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন আমিও তোমাদের মতো গোমরা হয়ে যাইতাম। এটা তো গোমরাহি, এরকম চাঁদ মাবুদ হইতে পারে না। সকালবেলা সবাই কয় শুনো ইব্রাহিমের এসবে কাজ হবে না, ইব্রাহিমের সবচেয়ে বড় মাবুদ দেখাইতে হইব, সবচেয়ে বড় কোনটা? সূর্য। সকালবেলায় সূর্য উঠল বিশাল আকারে বড় সূর্য, সারা পৃথিবী আলোকিত করে ফেলেছে, বলেই তো আমাদের রব এসে গেছে, হাজা রব্বি হাজা আকবার, এটা হলো একবার আকবার রব, সবচাইতে বড়টা আসছে। ফালাম্মা আফালা, ফালাম্মা আফালাত কালা ইয়া কওমি ইন্নি বারিউম মিম্মা তুশরিকুন, যখন সন্ধ্যাবেলায় ডুবে গেল সূর্য অস্ত গেল, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শোনো, এই যত রঙের মাহবুদ দেখাইছো এগুলো সব হলো বাতিল মাহবুদ। আমার কাউমের লোকেরা শোনো, আমি তোমাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম এবং তোমরা যেসব মাহবুদ বানিয়ে বানিয়ে শেরেক করতেছ এই সকল মাহবুদের সাথে আমার সম্পর্ক ছিন্ন করে দিলাম। এটা হলো বারা। এখানে এমনি বাড়ি উম্মিম্মা তো শেরেকুন, তোমরা যার সাথে শেরেক করো এগুলার থেকে আমি মুক্ত। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক করতে হলে, আল্লাহর সাথে ভালোবাসা করতে হলে, আল্লাহর সাথে বন্ধুত্ব করতে হলে প্রথমে আল্লাহকে শেরেক মুক্ত রাখতে হবে, শিরিকের সাথে জড়ানো যাবে না। শিরিক করলে আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। শিরিককারীর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সম্পর্কই থাকে না, কারণ আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে লোক আল্লাহর সাথে শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন, আল্লাহর জান্নাত তার জন্য হারাম হয়ে যায়। তাহলে যার জন্য আল্লাহ জান্নাত হারাম করে দেন তার সাথে আল্লাহ সম্পর্ক থাকে? সম্পর্ক থাকে না। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হলে এক নম্বরে কি লাগবে? কি কথা বুঝেন নাই? শিরক মুক্ত তাওহীদি ইবাদত লাগবে, তাওহীদি ঈমান লাগবে। দুই নম্বর, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর সাথে মহব্বত কায়েম করতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করা লাগবে। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসো, মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সাথে তোমাদের সম্পর্ক করতে চাও, ওয়ালা করতে চাও, তো পদ্ধতি হলো ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, আমি নবীর সুন্নতের অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা জীবনের সর্বক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। সুন্নতের অনুসরণ যত বেশি আল্লাহর সাথে তার ভালোবাসা তত বেশি। এই জন্য যিনি যত বেশি সুন্নতের ইত্তেবা করেন আল্লাহর সাথে বন্ধুত্ব ভেলায়েত তার তত বেশি। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা আও ইয়াতীরু ফিল হাওয়া, যখন কোনো মানুষকে দেখো আকাশে উঠতেছে, পানির উপরে হাঁটতেছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার ওই লোকটাকে আল্লাহর ওলি মনে করিও না, হাত্তা তাআলামু মুতাবাআতা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না দেখো লোকটার মধ্যে পরিপূর্ণ সুন্নাত আছে। কিন্তু বাংলাদেশে তো এমন অবস্থা, ল্যাংটা বাবাও আল্লাহর ওলি হয়ে যায়। কেউ যদি বিশ্বাস করে যে ল্যাংটা বাবা আল্লাহর ওলি, তার ঈমান চলে যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছাড়া কোন লোক আল্লাহর ওলি হইতে পারে এটা বিশ্বাস করলে ঈমান চলে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ না থাকলে এই লোকের সাথে আল্লাহর সাথে সম্পর্কই হয় না। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করার মাধ্যমটাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা। আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, যদি তুমি সুন্নতের ইত্তেবা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসবেন, মহব্বত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন যত বেশি সুন্নতের ইত্তেবা করবা, যত বেশি সুন্নতের অনুসরণ করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তত বেশি ভালোবাসবেন। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আমাদের যদি গুনাহ না থাকে, গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেন, আর ভয়ের কিছু আছে? আল্লাহ পাক সুন্নতের ইত্তেবা করলে গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক বাড়ানোর, সম্পর্ক বৃদ্ধি করার মাধ্যম হলো এক নম্বরে শিরক মুক্ত তাওহীদি ঈমান, দুই নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা, বেদাত মুক্ত হওয়া, বেদাত মুক্ত সুন্নতি আমল। তিন নম্বরে আল্লাহর সাথে সম্পর্ক বাড়ানোর পদ্ধতি হইল যে সকল মানুষ আল্লাহকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা। যে মানুষগুলো আল্লাহকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আত্মবা করে, এই মানুষগুলোকে ভালোবাসা। আল্লাহ পাক এর জন্য বলছেন ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। যে মানুষগুলো সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর ইবাদতের অত থাকে, আল্লাহকে ডাকে, তাদের রবকে ডাকে, ওই মানুষগুলোর সাথে তোমরা সম্পর্ক ঘনিষ্ঠ করো, ওই মানুষগুলোকে ভালোবাসো। মান আহাব্বানিল্লাহ ওয়া আবগাদানিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মানালিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে লোক আল্লাহর উদ্দেশ্যে কাউকে ভালোবাসে, আল্লাহর উদ্দেশ্যে অপছন্দ করে, আল্লাহর উদ্দেশ্যেই কাউকে কোনো কিছু দে, আল্লাহর উদ্দেশ্যে দেওয়া থেকে বিরত থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়। তাহলে এগুলা হলো ওয়ালার মাধ্যম, ভালোবাসার মাধ্যম। এখন বাড়ার মাধ্যমগুলো আসি আমরা, বাড়ার মাধ্যম আলোচনা করেই আমরা শেষ করব ইনশাআল্লাহ। বাড়ার মাধ্যম যে আমরা কুপ্পারদেরকে কি করি, মহব্বত করি নাকি কি করি, সম্পর্ক ছিন্ন করি, বাড়া করি, মুশরিককে বাড়া করি, তারপরে যারা বেদাত করে তাদেরকে বাড়া করি, তারপরে যারা বিভিন্ন ধরনের আল্লাহর দিন বিরোধী কর্মকাণ্ড করে তাদেরকে বাড়া করি, এখন এই বাড়াটা কেমনে করব, এই অপছন্দ করাটার মাধ্যম কি হবে? অপছন্দ করার মাধ্যম হলো যে সকল মানুষদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করি, ওই সকল মানুষদের আকীদার সাথে, আমলের সাথে, কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আমি যদি তাদের কর্মকাণ্ডগুলোকে, তাদের ধর্মীয় উপাসনাগুলোকে, তাদের শেরেকি কার্যক্রমগুলোকে পছন্দ করি, তাহলে বোঝা যাবে আমি তাদের কৃষ্টি কালচার পছন্দ করি, তাদেরকে আমি ভালোবাসি, তখন আমি তাদের সাথে ভালোবাসা এটাই প্রমাণ হয়ে যাবে। যেমন ধরেন একটা প্রথমে বলছি, তাদের ধর্মীয় যে অনুষ্ঠানগুলো, যে বিষয়গুলো আছে, সেই ধর্মীয় অনুষ্ঠানগুলোতে আমিও যাতায়াত করি, আমিও ভালোবাসি, তাহলে আমার তাদের প্রতি আর বাড়া হইল না, হয়ে গেছে কি, তাদের প্রতি মহব্বত হয়ে গেছে। কোন জাতির, কোন ব্যক্তির কালচারকে ভালোবাসা, সংস্কৃতিকে ভালোবাসা, তাকে অনুসরণ করা, তাকে অনুকরণ করা মানে তাকে আমি ভালোবাসি। আপনি সেলুন দোকানে চুল কাটতে গেছেন, চুল কাটতে গিয়ে চুলের কাটিং কোনটা দিবেন, এখন ওখানে অনেকগুলো চুলের কাটিং চারিদিকে দেওয়া আছে, আপনি পছন্দ করতেছেন যে কোনটা দিবেন, যে কাটিং গুলো দেওয়া আছে সবগুলা হলো মুশরিকদের কাটিং। কার কাটিং? মুশরিকদের। ওখানে কি আবু বকরের কাটিং আছে, ওমরের কাটিং, ওসমানের কাটিং, আলীর কাটিং, ইবনে আব্বাসের কাটিং? নেই, সব মুশরিকদের কাটিং। আমি বলতেছি ভাই আমার এই কাটিংটা দাও, যেই মুশরিকের কাটিংটা আমি পছন্দ করলাম ওই মুশরিকের সাথে আমার ওয়ালা হয়ে গেছে, বাড়া হয় নাই, ওই মুশরিকের সাথে আমার হওয়ার কথা ছিল বাড়া, হয়ে গেছে কি ওয়ালা, বাস ওই মুশরিকের চুলের কাটিংটা আমি পছন্দ করে নিয়েছি, ওই মুশরিকের চুলের কাটিং পছন্দ করে আমার চুলের কাটিংটাও সেই রকম দিলাম। আমি নিশ্চিতভাবে লিখে রাখি কিয়ামতের ময়দানে আমার হাসরটা ওই মুশরিকের সাথে হবে, কারণ ওই মুশরিকের জিনিসটাকে, কাজটাকে আমি পছন্দ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় মনে চুল ছিল না নাকি? ছিল। সাহাবায়ে কেরামের মাথা চুল ছিল, যুগে যুগে আইমায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, তাদের মাথা চুল ছিল, তারা চুল কাটে নাই, কাটছেন। তাহলে একজন মুসলিম যুবক একজন মুসলিম অনুসরণ করবে তাদের চুলগুলো কিভাবে কাটতেন, কিন্তু মুসলিম সেই অনুসরণ বাদ দিয়ে মুসলিম গেছে ওই মুশরিক খেলোয়াড়, মুশরিক গানের শিল্পী, মুশরিক ব্যক্তির চুলের কাটিংকে সে ফলো করতেছে। মার্কেটে গেছে পোশাক কিনবে, জামা কিনবে, জামার গায়ে লেখা আছে যে এটা অমুক নায়ক, অমুক খেলোয়াড়, অমুক পরে এটা, বাস ওইগুলো পছন্দ করতেছে। একজন এখান দিয়ে সিড়া প্যান্ট পরছে, বাস হেও এখানে সিড়া প্যান্ট পরা পছন্দ করছে। ওই মুশরিকদের অনুকরণে পোশাক আদি পছন্দ করেছে। তারপরে দেখছে আপনার ওই যে ইয়া আছে না, কতগুলো চ্যানেল স্টার জলসা স্টার প্লাস আছে না, সেখানে দেখছেন আমাদের মা বোনেরা গরুর জামা, ছাগলের জামা, ফাঁকের জামা দেখছে। ওখানে কিছু গরুর জামা আছে, ছাগলের জামা আছে, ফাঁকের জামা আছে, আছে না, এগুলো দেখছে। দেখে মার্কেটে যায় খুঁজতেছে এই ফাঁকের জামাটা কোন জায়গায় আছে, এই গরুর জামাটা কোথায় আছে, ছাগলের জামাটা কোথায় আছে, খুঁজতেছে, খুঁজে খুঁজে ওইটা পছন্দ করতেছে। ওই মায়ের ওই বোনের হাসট্ট হবে কিয়ামতের ময়দানে ওদের সাথে, কারণ ওদের পোশাক, ওদের কালচার, ওদের সংস্কৃতি তার কাছে পছন্দ লাগছে, ভালোবাসছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোন ছোটবেলায় আমাকে হাসান রাদিয়াল্লাহু তাআলা একজন তাবি বলেন যে আমার বোন ছোটবেলায় আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার কাছে নিয়ে গেছিলেন। তখন আমার মাথায় চুল কাটছিল, চুলের সব মাথা কাটছে, একটু চুল রেখে দিছে। এখনো দেখবেন মুশরিকেরা পুরা মাথার চুল মুন্ডন করছে, একটা চুল রেখে দিছে। বলে যে আমার মাথায় একটা চুল এখানে রাখা ছিল। আল্লাহ রাসূলের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন, সাথে সাথে আমার বোনকে বললেন, এই তোমার ভাইয়ের মাথার এই চুলটা সুন্দর করে কেটে দাও, কারণ এটা মুশরিকদের চুল রাখার পদ্ধতি। তাহলে মুশরিকের চুল রাখার পদ্ধতি, মুশরিকের ড্রেসের পদ্ধতি, মুশরিকের কালচার, দাড়ির কালচার, এখান দিয়ে একটু রাখে, এখান দিয়ে একটু কাটে, এখান দিয়ে এরকম দাড়ির বিভিন্ন মুশরিকি স্টাইল। বর্তমানে মুসলিম যুবক মুশরিকদের স্টাইলে দাড়ি রাখে, দেখছেন না? দাড়ি ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দাড়ি ছিল সাহাবায়ে কেরামের, দাড়ি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাত। একজন নবী পৃথিবীতে আসে না যে দাড়িওয়ালা ছিলেন না, একজন সাহাবি জমিনে ছিলেন না যে সাহাবি দাড়ি ছিল না। তাহলে এটা সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ, এটা সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নাহ। এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহকে নিয়ে আপনি হাসি তামাশার বস্তু বানাইছেন, ঠাট্টা মশকরা করতেছেন, আপনার হাসরটা হবে ওই সকল মুশরিকদের সাথে, আপনার ঈমান ভেঙে দেবে। এজন্য দাড়ি রাখেন নাই, গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, কিন্তু দাড়ি নিয়ে ঠাট্টা করবেন না, দাড়ি নিয়ে মশকরা করবেন না, মুশরিকদের ডিজাইনে মুশরিকদের স্টাইলে দাড়ি রাখবেন না। আপনি হয়তো আমল করতেছেন না, কিন্তু দাড়িকে ভালোবাসেন, দাড়ি আল্লাহর হুকুম এটা জানেন, আপনার গুনাহ হবে, ঈমান যাবে না। কিন্তু যদি দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করেন, মুশরিকদের দাড়ির মতো দাড়ি রাখেন, আপনার ঈমানে চলে যাবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার হাসর নসিব হবে না। তারপরে মুসলিম যুবক হাতের মধ্যে লাল সুতা বেঁধে রেখেছে, শেরেকি সুতা, দেখছেন লাল সুতা, শেরেকি সুতা, বিভিন্ন রকমের মুশরিকদের অনুকরণে চুড়ি ব্যবহার, স্বর্ণের চেনের ব্যবহার, মানে মুশরিকদের কালচার গুলো খুব পছন্দ, খুব ভালো লাগে, হাসর হবে মুশরিকদের সাথে। আপনি প্যান্ট পরেছেন টাকনুর নিচে, মুসলিমের কালচার, মুসলিমের সংস্কৃতি প্যান্ট হবে টাকনুর উপরে, আপনি টাকনুর নিচে পরে পরে ঘুরতেছেন আর টাকনুর উপরে পরাটাকে অপছন্দ করতেছেন, কেমন দেখা যায়? টাকনুর উপরে প্যান্ট পরলে সভ্য দেখা যায় না, স্মার্ট দেখা যায় না, বাস আপনার ইমান চলে গেছে। এরপরে আপনি সর্বক্ষেত্রে গান বাজনা খুব ভালো লাগে, গান বাজনা খুব পছন্দ, গান বাজনা কাদের সংস্কৃতি? কি মুসলমানদের, নবী রাসূলদের, সাহাবায়ে কেরামের, গান বাজনা মুশরিকদের সংস্কৃতি। এটা কোরআনের মোকাবেলায়, কোরআনের বিপরীতে আসছে। আপনি গান বাজনাকে পছন্দ করতেছেন, গান বাজনা ভালো লাগে, গান বাজনার অনুষ্ঠান শুনলে কয়েক মাইল দূরে চলে যান, গান বাজনার জন্য সহযোগিতা চাইতে আসলে কয়েক লাখ টাকা দিয়ে দেন, বাস আপনার হাসর হবে মুশরিকদের সাথে। আপনি গান বাজনাকে পছন্দ করেন, গান বাজনাওয়ালা জাতি যারা তাদের সাথে হাসর, গায়ে হলুদের অনুষ্ঠান করতেছেন বাড়িতে, গায়ে হলুদের অনুষ্ঠান কি মুসলমানদের অনুষ্ঠান, সাহাবায়ে কেরামের অনুষ্ঠান, তাবেইনদের অনুষ্ঠান, এটা একটা সম্পূর্ণ বিজাতীয় মুশরিকদের অনুষ্ঠান। আপনি আপনার মুসলিমের বাড়িতে মুশরিকদের বিজাতীয় কালচার নিয়ে এসে অশ্লীলতার অনুষ্ঠান ঘরের মধ্যে বাড়ির মধ্যে চালু করছেন, আপনার হাসর নবী রাসূলদের সাথে মুমিনদের সাথে হওয়ার সম্ভাবনা নাই। কয়টা না হইলে কেমন দেখা যায়? মুরব্বীদেরকে কয় আজকে আপনারা বাড়ি থেকে চলে যান, আজকে আমাদের যুবক যুবতীদেরকে ছেড়ে দেন, যা করার আমরা আজকে করি। এই যা করার করবেন, আপনার হাসরটা হবে মুশরিকদের সাথে। এই জাতীয় যত রকমের বিজাতীয় অনুষ্ঠান আছে, জন্মদিবস, বার্থডে, বার্থডে তো এখন এত জোরসোরে প্রচলন, বার্থডে শুরু হয়েছে, বার্থডে এখন এক বছর অপেক্ষা করা সহ্য হয় না, ছয় মাসেও এখন বার্থডে অর্ধেক অর্ধেক বছর দুইবার, জি এখন ছয় মাসেও পালন করা হয়, বছর দুইবার, একবার হলে অনেক দেরি হয়ে যায়, এবং ওই ছয় মাসের কেকটা থাকে অর্ধেক, মানে ফুল কেক থাকে না, কেক থাকে কিরকম অর্ধেক। আমি একদিন এক দোকানে দেখি অর্ধেক কেক, আর অর্ধেক নাই, জিজ্ঞেস করি ভাই এটা কোন স্টাইলের কেক, কয় হুজুর আপনারা তো জানেন নাই সব, এখন বাংলাদেশে ছয় মাসেও বার্থডে পালন হয়, আর ছয় মাসেরটা কেক ফুল থাকে না, কেক অর্ধেক থাকে, নাউজুবিল্লাহ। তাহলে এই বার্থডে পালন করা এটা বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি। মৃত্যু দিবস পালন করা, চার দিন, দশ দিন, চল্লিশ দিন খানা দানার বিশাল আয়োজন করা, এটা কার? মুসলিমদের। আল্লাহ রসুল কয়টা খানার আয়োজন করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সবচেয়ে প্রিয়তম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন, তার জন্য কয়টা খানা দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরো স্ত্রীরা মারা গেছেন, ছেলেরা মারা গেছেন, কয়টা খানার আয়োজন করছেন? এটাও আমাদের কাছে মুশরিকদের থেকে, বিজাতিদের থেকে এসেছে। এই কালচার আপনি লালন করতেছেন, ছেলের খতনা করাই সরমের কথা আপনি অনুষ্ঠান করতেছেন। সবাই জিজ্ঞেস করে কিসের অনুষ্ঠান, কয় যে কাটাকাটির অনুষ্ঠান, কাটাকাটি করছেন আপনি চুপ থাকবেন? এটা তো প্রকাশ করার বিষয় না, আপনি ডাকডোল পিটাই আপনি অনুষ্ঠান করতেছেন, এটা বিজাতীয় কালচার। আপনি লজ্জাশীলতা হারাই ফেলছেন, মেয়ে ভালো হয়েছে এটা তো প্রকাশ করার বিষয় না, এটা গোপনীয় বিষয়, লজ্জাশীলতার বিষয়, আপনি ডাকডোল পিটাই অনুষ্ঠান করতেছেন। তারপর আমাদের সম্মানিত মায়ের জাতি গর্ভবতী হয়েছেন, এটা প্রকাশ করার বিষয় না, আপনি গর্ব হয়েছে এই জন্য আপনি অনুষ্ঠান করতেছেন। এগুলো সব বিজাতীয় কালচার, বিজাতীয় সংস্কৃতি। আপনি বিজাতিদের সাথে ওয়ালা করে ফেলছেন, তাদের সাথে আপনি বন্ধুত্ব করে ফেলছেন, তাদের কালচারকে আপনি ভালোবেসে ফেলেছেন। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, বিজাতীয় মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, হিন্দুদের, যত বিজাতীয় আছে সব জাতির কৃষ্টি কালচারকে আপনি পছন্দ করা যাবে না। যদি পছন্দ করেন তাদের সাথে আপনার ওয়ালা হয়ে যাবে, আর ওয়ালা করবেন তাদের সাথে, হাসর হবে তাদের সাথে, আর ওয়ালা হবে একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে, সাহাবায়ে কেরামের সাথে, তাবেঈনদের সাথে, এবং তাদের অনুসারী ওয়ামান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত যারা তাদেরকে, সালাফদেরকে অনুসরণ করবে, শিরক মুক্ত তাওহিদি ইমানের উপরে থাকবে, বেদাত মুক্ত সুন্নতি আমলের উপরে থাকবে, সম্পর্কটা হবে তাদের সাথে, তাদের সাথে ওয়ালা করবেন, হাসর হবে তাদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে, যথাযথভাবে ওয়ালা বারা বুজার উপরে আমল করার, এবং ওয়ালা বারার আলোকে আমাদের ইমানকে ঠিক করার, জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ, আল্লাহ রসুল এবং ইমানদারদেরকে ভালোবাসার, তাদের কৃষ্টি কালচারকে ভালোবাসার, মুশরিকি কৃষ্টি কালচার থেকে দূরে থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।